আপনি এখানে রোগী তিন সরাসরি সুন্নতের উপর আমল করে পড়ছেন, বাংলাদেশ অথবা ইন্ডিয়া গেলেও আপনি ইমামের অনুসরণ করছেন, ওকে আপনি যদি আমি বলবেন না আর রকলে দিন করবেন না, যেহেতু আপনি ইমামের অনুসরণ করছেন। তাই বললাম এটা একটা দলিল হল ইমামের অনুসরণের তো কোনো ত্রুটি হচ্ছে না, তার ইমাম যেসব কাজ করছেন সেগুলো করছেন। যদি আমি বলছি যেহেতু এটা নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুয়াল নিয়াদেন করছে, যেহেতু এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, আচ্ছা তাহলে সুরা ফাতিহা করছে নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সুন্নতের বিরতি হলো কিরকম? ইমামের ইত্তেবার অনুসরণ অনুসরণের বিরোধী হচ্ছে না, সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করছে। হ্যাঁ যদি ইমাম সাহেব গেছেন রুকুতে আর সে দাঁড়িয়ে নেয়, এটা হলে হলো ইমামের অনুসরণের বিরোধী কাজ। ইমাম গেলেন সেজদা আর সে উনি দাঁড়িয়ে আছে, হাজা মুতমানা, অর্থাৎ ইমাম এক রুকু রুকুন থেকে আরো রুকুনে যাওয়ার পরেই আপনি চলে যাবেন, এই করবেন না। কিন্তু এটা অবশ্য সুন্নতের বিরোধী যারা ইমামের সাথে সাথে যায়, তো বেশিরভাগ মানুষ ইমামের সাথে সাথে চলে যায়, এটা খারাপ সুন্নাহ, খেয়াল রাখবেন আপনারা। যখন ইমাম সাহেব রুকুতে যাবেন, যাওয়ার সাথে সাথে আপনি তার সাথে যাবেন না, ইমাম সাহেব রুকুতে যাওয়ার পরে আপনি যাবেন। এমনি ভাবে ইমাম সাহেব সেজদায় গেছেন, সেজদায় যাওয়ার পর আপনি সেজদায় যাবেন, আগে যাবেন না। আমাদের বেশিরভাগ মানুষ ইমামের সাথে সাথে যায়, এটা হচ্ছে সুন্নতের ভুলটা, সকলকে খেয়াল রাখা দরকার। এক্ষেত্রে সুন্নাহ হচ্ছে ইমাম আর মামুন, মামুন মানে কি মুক্তাদি, মুক্তাদির ইমামের সাথে চারটি অবস্থা হয়ে থাকে। একটা হল ইমামের আগে আগে চলা, সবকুল ইমাম, এটা নিষেধ। আর আরেকটা হল ইমামের ইমাম যায় কিন্তু সে পিছনে থাকে, এটাকে বলা হয় তখাল্লুফ, এটাও নিষেধ। আরেকটা হল মুওয়াফাকা, অর্থাৎ ইমামের সাথে সাথে যাওয়া, এইটাও ঠিক না। সুন্নত হল মুতাবা, সুন্নত কি হচ্ছে মুতাবা, মুতাবা মানে ইমামের অনুসরণ করতে কাজ করা। ইমাম সাহেব আগে বলেছেন আল্লাহ আকবার, তারপর আপনি আল্লাহ, ইমাম সাহেব গেলেন রুকুতে আল্লাহ আকবার বলে রুকুতে যাওয়ার পরে তিনি চলে গেছেন রুকুতে, অথবা আপনি দূরে ইমাম সাহেব আল্লাহ আকবার তাকবীর বলার পরে আপনি শুনেছেন কমপ্লিট তাকবীর শেষ, তারপরে আপনি যাবেন কোথায় রুকুতে, কিন্তু আপনি ইমামের সাথে যাবেন না, এটাকে বলা হয় মুওয়াফাকা, এটা সুন্নত না। সুন্নত হল মুতাবা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত জিন্দা করেন তারা যারা নাজাত প্রাপ্ত হল, তারা বলে না মানুষ বেশিরভাগ এদিকে অতএব আমরা বেশিরভাগের দোহাই দিয়ে চলবো, বল্লাহ আপনি কিছুই করতে পারবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত চিন্তা করার চেষ্টা করুন। কেউ কেউ আছে দেখো, আমাকে সেদিন এক ভাই বলল আপনি যদি প্রথমে এটা না করতেন তাহলে এটা বেশি হতো, কোন ভেদা নেই, ওরা তো জীবনেও সুন্নত নবী করিম সুন্নতের উপর আমল করে না। যে কথা বলে বাংলাদেশ গেলে এখানে যে মসজিদে ইমামতি করে, যদি আমি রুকুল আদায় সব ঠিক আছে, বাংলাদেশ গেলে সব ভুলে যায়, আবার কি করে এখানে ফরজ সালাতের পরেই দোয়া তুলে তো দোয়া করা নিষেধ, এখানে করে না, বাংলাদেশ গেলে যদি ইমামতি করে শুরু করে দেবে, এটা দ্বিমুখী কিনা কয়মুখী? যেটা সুন্নাহ নবীর সুন্নাহ, যেটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব যে যেখানেই যাবে সব জায়গায় নবীর সুন্নাহ দেখতে হবে। হ্যাঁ যদি কোন সুন্নাহ এরকম থাকে যে

অমুক যা বলেছে তাই সঠিক না। উনি বলেছেন কোরআন এবং সুন্নাহর মাধ্যমে এত সত্যও তার থেকে ভুল হতে পারে। আল্লাহর কালামে আসে একটা, হয়তো তিনি বুঝেছেন আরেকটা, নিয়ে খালিস সেদিন দুধ সম্পর্কিত মস্তারা, দুধ সম্পর্কিত আল্লাহ রসুল বলেছেন দুধের কারণে ওই রকম হারাম সাব্যস্ত হয় যেভাবে বংশীয় কারণে হারাম সাব্যস্ত হয়, তরুণ সাব্যস্ত হয়। ভালো বুঝতে পারছেন? যেমন আপনার বংশীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক, ফুফু, ঠিক না, হালাল না হারাম? আচ্ছা, আপনার মায়ের সাথে সম্পর্ক হারাম, খালা, হালাল না হারাম? ওই রকম আর কি। আপনার বোন বুঝতে পারছেন? আচ্ছা, ভাগ্নি, ভাগিনি, হালাল না হারাম? হ্যাঁ, হয়েছে। এবারে আল্লাহ বলেছেন যদি দুধ কেউ খায় তাহলে দুধের সম্পর্কের কারণে এরকম হয়। এবার এই যে হাদিস, এটা বুঝতে ভুল হয়ে গেছি, কিন্তু আমি জানি যাদের কেলা জ্ঞান জানানো বুঝি, এর সম্পর্ক হচ্ছে যে দুধ খেল তার সাথে, আর অন্য তার যে ভাই বোন আছে ওরা তো দুধ খায়নি, তার মা বাবা তো দুধ খায়নি, ওরা বুঝতে পারছেন, এদের সাথে কোন সম্পর্ক নাই। কিন্তু এই জিনিসটা প্রয়োগ আমাকে বলছে অমুক মুফতি, আরেকজন অমুক চুফতি, বুঝিনি বুঝলেন কথা, এই তো সেদিনকার। আমি বললাম আমার জানা মতে এক্ষেত্রে কোন খেলাফ নাই, কোন মত বিরোধ নেই। আমি অনেক আগে শেখ ইবনে উসাইমিনের ছোট একটা বই আছে বিবাহের বিধান, কত নির্ধারণ করতে পারেন, ওখানে দেখবেন আপনার অনেক পড়ে না তো বুঝে না, ব্যাপার হচ্ছে বুঝে না। আমার বই ছোট বই আর কি বলবো, হ্যাঁ আমি দেখলাম প্রয়োগ কিতাব বের করে, ওই কিতাব এরকমই আছে, ওই ছোট বই, বড় বই তো অনেক বের করলাম, আলমগুনি আরো কি কি বের করলাম, পরে বললাম আমার জানা মতে এ ব্যাপারে আলেমদের কোন মতবিরোধ নেই, ইখতিলাফ নেই, তোমরা যাচাই করো, আমার যাচাই করা আছে। পরে তারা যাচাই করেছে, যাচাই করে দেখেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছে, বলছে এটা তো আমরা বুঝতাম না, বুঝতে না হলে তো এর জন্য না জেনে কতবা কিরকম দেব, ব্যাপারটা বুঝতে পারছেন, না জেনে কতবা অনেক জিনিস এসেছে আনবি জাতি মালিকি হামদলি সব মত হবে এক, মানে একমত, ওইটা আমরা জানি না যেভাবে এই মশলা বললাম। আর তুমি মনে করো কত বড় আল্লামা, যখন এখানে কিছু পুস্তকের বসে আছে দেখবেন আল্লামা বলে, আল্লামা কি স্বাভাবিক লোককে আল্লামা বলা যায়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে কোনো লোককে আল্লামা বলবেন, বলবেন অমুক মৌলানা অসুবিধা নেই, অমুক শেখ ঠিক আছে, কিন্তু আল্লামা সবাইকে বলা যায়, বুঝলেন, কিছুই জানে না। কূপের ব্যাংক, কূপের ব্যাংক আর সমুদ্রের ব্যাংক পার্থক্য আছে কিনা, সে হল নদী, আরেকটা হলো ঘুরু খেয়াল করতে হবে, এত তাড়াতাড়ি আল্লামা বলা যায় না, মুখ আল্লামা কিরকম হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হৃদয় দিন, বুঝার তৌফিক দিন, আর ওরাও বড় খুশি আল্লামা দিন ন হবে কাজ, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন। মানুষ নিজে নিজেকে ছোট ভাববে, বড় ভাববে না, কেন আল্লামা কেন সে বলা যেতে পারে মজুদ দেয় না, আল্লামা শব্দ বড় মহা জ্ঞানী, কথা বুঝছেন, আল্লাহ মানে কি